প্রভু মেরো অবগুণ চিতনা ধরো, প্রভু মেরো অবগুণ হরি হরি দেখুন মা, প্রভু মেরো মানে হে প্রভু আমার, অবগুণ মানে গুণের বিপরীত শব্দ যার নাম দোষ। হে ঠাকুর, আজকে তোমায় ডাকছি কেন? কারণ এত পাপ করে ফেলেছি, পাপ রাখার আর জায়গা নাই, তাই তোমায় ডাকছি কেন? কারণ যত পাপই করি তুমি ক্ষমা করে দেবে, এই বিশ্বাস আমার মনে আছে। কেন, তুমি নাকি জগতের নাথ জগন্নাথ? কেন, কালকেই তো আজ কালকের কীর্তনে শুনলেন না কাঁঠালচোরা জগন্নাথে, যে তার নাম জগন্নাথ, জগন্নাথ মানে জগতের নাথ। সুরদাস ভজনটা লিখতে লিখতে বলছে, প্রভু তুমি তো জগতের নাথ, তাই যে ভুলই হোক না কেন তুমি ক্ষমা করে দেবে, এই প্রার্থনা। কেন, এই পৃথিবীর যেমন প্রত্যেকটা সন্তানের ভুল ত্রুটি তার পিতা ক্ষমা করে দেয়, বিরাট বিশ্ব সংসারে তুমি তো বিশ্ব পিতা, তাই জ্ঞানে অজ্ঞানে যে ভুলই হোক না কেন তুমি ক্ষমা করে দেবে, এই নিবেদনে তোমায় ডাকছি। কেন প্রভু, তোমার কাছে নাকি সবাই সমান, একটা পাপীও যেমন তোমার কাছে প্রিয়, একটা পুণ্যবানও তেমনি তোমার কাছে প্রিয়। কেন, তোমার নাম নাকি সমদর্শী প্রভু। সমদর্শী হ্যায় নাম তুমারো, সমদর্শীর হ্যায় নাম হো তুমারো, সমদর্শী হ্যায় নাম তুমারো, সমদর্শীর হ্যায় নাম হো তুমারো, চাহে তো সুরদাস যখন ভগবানকে ভজনটির মধ্যে এই কথাটি লিখছে, ভগবান সুরদাসের কথা শুনে বলছে, বা বা বা বা বলিহারি বলিহারি। হ্যাঁ, কথাটি তুমি খুব ভালো বলেছ, তোমরা কলির জীব তো, তোমরা খুব চালাক, ভক্তি দিয়ে যদি ভগবানকে বানতে না পারো তোমরা যুক্তি দেখিয়ে দেবে কি না, তুমি তো আমাদের পিতা, পিতা তো পুত্রের ভুল ক্ষমা করে দেয়, তাই তুমি ক্ষমা করবে, এই জন্মে মানুষ হয়েছো বলে তুমি যুক্তি দিচ্ছ, পরে জন্মে যদি পশু হও পাখি হও এই যুক্তি পাবে কোথায়? যদি কীট পতঙ্গ রূপে তোমার জন্ম হয়, সুরদাস বলছে প্রভু তোমার কাছে সবাই সমান, এটা বানানো কথা নয়, এটা আমরা দেখতে পাই তোমার মন্দিরে। আচ্ছা ভগবানের মন্দিরে কি এমন আছে যা দেখলে আপনারা বুঝতে পারবেন ভগবানের কাছে সবাই সমান? ভগবানের মন্দিরে থাকে বাবা যেটা দিয়ে মায়েরা ফল আমান্য করেন, কি বলে ওটাকে? বটি, বটি বা কাটারি। দেখুন ভগবানের মন্দিরে একটা বটি বা কাটারি থাকে, আবার মাংসের দোকানেও থাকে, মানে ব্যাধের ঘরেও থাকে। কিন্তু দেখুন দুটির কর্ম তো বাবা আলাদা, একটা পাপ কর্ম করছে আর একটা দিয়ে পুণ্য করা হচ্ছে। একজন ভগবানের সেবায় লাগে আর একজন পশু হত্যা করে। কিন্তু কত সুন্দর উদাহরণটা দেওয়া হচ্ছে দেখুন মন্দির। ইক লোহা পূজা মে রাখত, ইক রহত ব্যাধ কি ঘর পর। বাবা একটি লোহার কাটারি বা লোহার বটি মন্দিরে থাকে যা দিয়ে ভগবানের সেবার জন্য ফল আমান্য করা হয়, আবার আরেকটি লোহার কাটারি বা লোহার বটি থাকে ব্যাধের ঘরে যা দিয়ে কত কত পশু হত্যা করা হয়। একটি লোহার কাটারি ভগবানের সেবায় লাগে আর একটি দিয়ে পাপ কাজ করা হয়। কিন্তু যখন দুটি লোহার কাটারিকে পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, পরশ পাথর হলো এমন একটি পাথর যা লোহাকে ছোঁয়ালে লোহাটি সোনা হয়ে যায়। যখন মন্দিরের লোহার বটিটিকে পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হলো, পরশ পাথর তাকে সোনা করে দিল। শুধু তাই নয় গো প্রভু, যখন ওই ব্যাধের ঘরের লোহার কাটারিটিকেও পরশ পাথরের কাছে নিয়ে গেলাম, পরশ পাথর সেটিকেও সোনা করে দিল, কোনো বিভেদ করল না। আর এই পরশ পাথর যখন ভেদ করল না, আর পরশ পাথরের সৃষ্টিকর্তা যখন তুমি প্রভু, তাহলে তুমি নিজেও নিশ্চয় সমদর্শী। নিতাই গৌর হরি হরি সুন্দর কথা। পরশ কে মন দিধানা হতা, পরশ কে মন তো বিধান হতা হ্যায়, যেমন কোন ভেদ করে না, তেমনি ভগবানের কাছেও নাকি কোনো ভেদ নাই, সবাই সমান। ভগবান বলছে এই যে তুমি পরশ পাথরের উদাহরণটা দিচ্ছ, গানে লিখছো, গানটি লিখতে লিখতে তুমি পরশ পাথরের কথা বলছো, পরশ পাথর দেখেছো? আপনারা যারা কীর্তন শুনছেন পরশ পাথর কে কে দেখেছেন একটু হাত তুলবেন তো, যারা পরশ পাথর দেখেছেন। হরে হরে হরে, ও দেখেছেন পরশ পাথর দেখেছেন? বলছে যারা কীর্তন শুনতে এসেছে তারা কেউ পরশ পাথর দেখে নাই, আর যে কীর্তনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের কথাগুলো বলছে সে নিজেও দেখে নাই। পরশ পাথর গল্পের কথা, এই বাস্তবে পরশ পাথর দেখা যায়? পরশ পাথর দেখতে গেলে যে কত জন্ম তপস্যা করতে হবে তার কোনো ঠিক নাই। তা গানটা যখন সুরদাস লিখছে, ভগবান সুরদাস ভক্তের সঙ্গে কথা হয়তো ভক্তিতে, ভগবান বলছে সুরদাস তুমি যে ভজনটি লিখলে, কিন্তু জগতের লোক তোমার ভজনটা পড়ে বলবে যে সুরদাস বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে, কারণ কেউ তো পরশ পাথর দেখেনি। এমন একটা উদাহরণ তুমি গানের মধ্যে দাও যেন সবাই বুঝতে পারে যে সত্যি ভগবানের কাছে সবাই সমান। সুরদাস বলছে বেশ প্রভু, তাহলে আমরা যা চোখে দেখতে পাই তা দিয়ে উদাহরণ দি। কি উদাহরণ? ইক নদিয়া एक नर का हावे मैं लो नीर भरो मैं लो नीर भरो जब दो मिले तब एक बरन हो जब दो मिले तब एक ही बरना हो जब दो मिले तब एक ही बरना हो अपना देखा ने सामने नदी किया चे बड़ो नदी कि बोलो देखा ने नदी किया चे बड़ो गंगा पद्मा नदी তাহলে আপনাদের এখানে পদ্মা আছে আর আমরা যেখান থেকে এসেছি মা বীরভূম অজয় নদীর ধার জয়দেব গিয়েছেন কাছাকাছি তা দেখুন একটা নদী দিয়ে কি সুন্দর উদাহরণ মা অবাক হয়ে যাবেন কথাটি শুনলে কি সুন্দর উদাহরণ দেখুন বাবা আমাদের ওখানে আছে অজয় নদী সেই অজয় নদীর জলকে বলে অজয় নদীর জল আবার কলকাতায় বড় বড় পচা নর্দমা আছে যাদেরকে বলা হয় নর্দমার জল বা ড্রেনের জল একটা অজয় নদীর জল যখন গঙ্গায় গিয়ে মেশে সেটা অজয় নদীর জল থাকে না তার নাম হয়ে যায় গঙ্গার জল ও শুধু তাই নয় প্রভু তোমার কি যে কৃপা যখন একটা নর্দমার পাশ দিয়ে আমরা পেরিয়ে যাই নর্দমার দুর্গন্ধ ওই জলের দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাকটা বন্ধ করে নি কিন্তু সেই নর্দমার জলই যখন গঙ্গায় গিয়ে মিশে যায় তখন আমরা নাকটা বন্ধ করি না সেই জলকেই মাথায় নিয়ে গঙ্গার জল বলে প্রণাম করি নি তাই গৌর হরি জব তো মিলে তব এক বরন হো জব তো মিলে তব एक ही बरना हो जब दो मिले तब एक ही बरना हो गंगा सुरेश्वरी नाम पायो রচনা করেছেন তার নাম কি বললাম আট বছরের একটা অন্ধ ছেলে তার নাম সুরদাস বাবা আমাদের আসিতে জ্ঞান ফেরে না আর যার হয় তার আসিতেই হয় যার হয় না তার আসিতেও নয় আট বছরের ছোট্ট ছেলের কেমন জ্ঞান দেখুন কেন হবে না কত বড় ভক্ত জানেন একদিন সুরদাস অন্ধ ছিল বলে রাস্তা দিয়ে পার হতে হতে একটা কুয়ার মধ্যে সুরদাস পড়ে গিয়েছিল তা সারাদিন সারা রাত যখন কুয়ার মধ্যে সুরদাস পড়ে আছে কেউ এলো না মা হঠাৎ একটা গোপ বালক সুরদাসের হাতটি ধরে সুরদাসকে তুলেছে যেই না সুরদাস উঠে দাঁড়িয়েছে আর অমনি সেই সুগন্ধ যাবে কোথায় সুরদাস ভক্ত তো প্রত্যেক দিন ভগবানের অঙ্গে সেবা দেয় সেই সুগন্ধ পেয়েছে মনে মনে করছে এই অঙ্গগন্ধ তো আমার গোবিন্দের অঙ্গগন্ধ তুমি কে গো গোপবালক আমার হাতটি ধরে আমায় তুলে দিলে আমি চিনতে পেরেছি তুমি আমার সেই পরম দয়াল গোবিন্দ ভগবান বলছে সুরদাস এত তাড়াতাড়ি চিনে ফেললি আমি তোকে আশীর্বাদ করছি যে নয়নের জন্য যে নয়ন না থাকায় তোর এত কষ্ট সেই নয়ন তোর ফিরে আসবে ভগবান আশীর্বাদ করলেন সুরদাস আবার চোখ দুটি ফিরে পেল কিন্তু ফিরে পেলে কি হবে এমনি এমনি ভক্ত হয় না গো ভক্ত হওয়া বড় শক্ত ও শাস্ত্র পড়ে কেউ ভক্ত হয় না ওই গীতার পাতা উল্টে কেউ ভক্ত হবে না ভাগবত পাঠ করে কেউ ভক্ত হবে না যে চোখ বন্ধ করে ভগবানের লীলা দেখতে পায় তাকে বড় বড় মোটা মোটা বই পড়তে হয় না। সুরদাস দুটি নয়ন ফিরে পেয়ে ভগবানের সেই ত্রিভঙ্গ মূরতিটি দর্শন করে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করেছে। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই নয়ন পেলি আবার কাঁদছিস কেন? বলছে, প্রভু তুমি আমাকে নয়ন দিলে, কিন্তু তোমার দেওয়া এই নয়ন পেয়ে আমি জগতের জাগতিক মায়ার চারিপাশে তাকিয়ে যদি তোমাকে ভুলে যাই, তাই তুমি যে নয়ন আমায় দিলে সেই নয়ন কৃপা করে ফিরিয়ে নিয়ে আমায় অন্ধ করে তোমার চরণের দাস করে আমি অন্ধ হয়ে তোমার মূরতি অন্তরে ধারণ করে তোমার জন্য কবিতা লিখি, গান লিখি, এই জগতের কোটি কোটি জীব কত যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে একবার ভগবানের চরণ পাবার জন্য, আর সেই ভগবানের চরণ নয় ভগবানের শিরূপ দর্শন যে নয়ন দিয়ে আমি করলাম, যে নয়নে আমি ভগবানের রূপ দেখি, সেই নয়নে কি জগতের আর কিছু আমি দেখতে পারবো? আমি তোমার নয়ন দেখ তোমার রূপ দেখলাম, তোমার রূপ আমার অন্তরে রইল, আমি জগতের আর অন্য কিছু দেখতে চাই না প্রভু, তুমি নয়ন কেড়ে নিয়ে আমায় অন্ধ করে দাও। কত বড় ভক্ত! নয়ন পেয়ে যিনি ভগবানকে নয়ন ফিরিয়ে দিয়েছিলেন সেই সুরদাস লিখলেন, প্রভু আমরা হতে পারি মায়াবদ্ধ জীব, এই মায়ার বসে পড়ে তোমাকে ভুলে গিয়েছি, কিন্তু তুমি তো করুণাময়, যে ভুল হয়েছে ভুল ক্ষমা করে দিয়ে তোমার রাঙা রাতুল পাদ পদ্মে আমাদের ঠাঁই দিও। প্রভু গো, এক জীব এক ব্রহ্মা কহাবত সুরদাস জগ রো, প্রভু জি অজ্ঞানী সে ভেদ হবে, অজ্ঞানী সে ভেদ হবে, অজ্ঞানী সে ভেদ হবে। হে প্রভু, যারা অজ্ঞানী যারা মূর্খ তারা তোমার ভেদ করে, কিন্তু তুমি তো জ্ঞানী, বিরাট জ্ঞানের অধীশ্বর, তুমি কেন ভেদ করবে? তুমি একটা গাছে ফল রেখেছো যা মানুষে খায়, পাখিতে খায়, পশুতে খায়, আবার তুমি নদীতে জল রেখেছো যা মানুষেও খায়, পাখিতেও খায়, পশুতেও খায়। হে প্রভু, তোমার কীর্তনের আসরটা যেমন গঙ্গার মতো, এখানে কত সাধু ও কীর্তন শুনতে আসে, কত চোর কীর্তন শুনতে আসে, তেমনি তোমার আতুল রাঙা পাদ পদ্ম গঙ্গার মতো, যে চরণ থেকে সুরধ্বনি গঙ্গার সৃষ্টি, সেই চরণ তলেও তো পাপি পুণ্যবান সবাই ঠাই পাবে, এই নিবেদন নিয়ে তোমায় ডাকি নিতাই গৌর হরি হরি বল হরি। অজ্ঞানী সে ভেদ হবে, অজ্ঞানী সে ভেদ হবে, তুম জ্ঞানী কাহে ধরো সবাই মিলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি প্রেমময় রাধা রানী কি বাঁকে বিহারী লাল কৃষ্ণ কানহিয়া কি